الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وبارك وسلم تسليما كثيرا. মোহতরম বুজুর্গ ভাইও, আল্লাহ জালালহু আমালহু নে দাওয়াত ও তবলীগ কে নাম সে জো মেহনত ইস ওয়াক্ত মে ইস জমানে মে উম্মত কো আতা ফরমা দি হে, আল্লাহ তাআলা কি তরফ সে বড়া ইনাম হে। আর ইয়ে মেহনত কর্মে অব্বল কি বড়ি মেহনত হে। আল্লাহ জল জালালহু আমালহু নে কর্ম অব্বল কি মেহনত, কর্ম অব্বল ওয়ালে বুনিয়াদি আমাল মসজিদ নবী কে আর আল্লাহ কে রাস্তে কি নকল হরকত কে ইনফরাদি আর ইজতিমাঈ আমাল আল্লাহ তাআলা নে উসকি এক শকল ইস জামানে মে হামে আতা ফরমা দি হে। আল্লাহ তবারক ওয়া তাআলা কি তরফ সে বড়ি মেহনত হে। اسی بات پر حضرت مولانا الیاس صاحب رحمت اللہ علیہ فرماتے تھے، اللہ تعالیٰ نے ہمیں قرن اول کا ہیرا دے دیا ہے، قرن اول کا ہیرا عطا فرما دیا ہے۔ اللہ تعالیٰ اپنے فضل سے اس مبارک محنت کو اور دعوت کے اعمال کو ہم سب کو اللہ سمجھا دے اور اس کے لیے ہم سب کے سینوں کو منشرف فرما دے۔ نحمده ونصلي على رسوله الكريم، اما بعد، محترم دوست بزرگ معزز مهمان بولین جل الله تعالى بڑا احسان بڑا دیا فضل و کرم جل الله تعالى دعوات و تبلیغ جی مهنو دعوات و تبلیغ ری مهنو اللہ تعالی آمدت کے دان کرسن اللہ تعالی بہت بڑا احسان بولین جی প্রথম জমানায় অর্থাৎ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের সময় যেরকম নাকি দাওয়াতের এক মেহনত চলত এবং মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যেরকম তালিম হইত আর ওই জমানায় আল্লাহ রাস্তায় যে নকল হরকত মানুষ আল্লাহ রাস্তায় চলত আর ইজতেমাই ইনফরাদি ভাবে যত আমল করত ওই সমস্ত আমলগুলা আল্লাহ তাআলা এই জামানায় পুনরায় উম্মতের মধ্যে আবার দাবি করছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সেই নিয়ামত দান করছেন। মানে আমরা যেন এই নিয়ামতের হাকিকত আমরা বুঝতে পারি, এটাকে আমরা ভালোভাবে ওই জামানার মেহনতকে ইজতেমাঈ ইনফরাদি এবং মসজিদে নববীর যে মেহনত আমরা যেন বুঝতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় দেন। বলেন যে হযরত পড়া ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাই তিনি এই কথাটাই বলতেন যে এই যে মেহনত দাওয়াতের মেহনত এটা হলো সাহাবাই কেরামের জামানা কারণে আউল যাকে বলা হয় ওই জামানার হীরা, এটা হীরার মতো এরকম দাম। হযরত মালিক রহমাতুল্লাহ ফরমাতে থে যে আরগিজ আরগিজ সম্মত কি ইসলাহ করলে আখির মে ন হোগি মগর উসি তরিকে পর জিস তরিকে পর করলে আউল মে হুই হ্যায়। حضرت امام مالک رحمتہ اللہ علیہ یہ بات فرمایا کرتے تھے۔ حضرت امام حسین رضی اللہ تعالیٰ عنہ فرماتے تھے کہ سنت کی اصلاح بطریقہ دعوت ہوگی۔ اللہ تعالیٰ نے دعوت کا عمل اور دعوت کے ساتھ جو عمل جڑے ہوئے ہیں اس زمانے میں اس کی ایک شکل ہمیں عطا فرما دی ہے۔ میرے بزرگوں، یہ محنت جس طرح سے صحابہ کرام رضی اللہ تعالیٰ عنہ نے اس کو قبول کیا اور اس پر اپنے آپ کو چلایا. محنت میں جتنی مشابہت صحابہ اکرام رضی اللہ تعالیٰ عنہ اجمعین سے ہوگی, چاہے نقل و حرکت ہو یا گھر کی تعلیم ہو یا مساجد کی تعلیم ہو یا دعوت اللہ کا عمل ہو, خواہ عبادت ہو, سارے اعمال جس قدر صحابہ سے مشابہت کھائیں گے اور جوڑ کھا جائیں گے اسی کے بقدر میرے بزرگوں ہمارے اعمال مؤثر بنیں گے اور اس سے ہدایت آئے گی. یہ مبارک محنت اس کے اعمال امت کی کھوئی ہوئی استعداد کو لوٹا دیں گے. اللہ تعالیٰ نے وہ محنت ہمیں عطا فرما دی ہے, کھوئی ہوئی امت کی استعداد و صلاحیت لوٹ کر آ جائے گی. اللہ تعالیٰ ہمیں اس کی قدر دانی کی توفیق عطا فرمائے. بولیں گے حضرت امام مالک رحمت اللہ علیہ کتھا بولتے ہیں যে উম্মতের শেষ ভাগ, শেষে যারা দুনিয়াতে আসবে তাদের ইসলাম, তাদের সংশোধন ওই তরিকাতেই হবে যে তরিকাতে প্রথম ভাগ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জামানায় হয়েছিল. ওই আমলগুলোর দ্বারা, ওই মেহনতের দ্বারাই হবে যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন করছিলেন. হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন যে উম্মতের, এই উম্মতের ইসলাহ তরবিয়ত, এই উম্মতের সংশোধন তো দাওয়াতের মেহনতের দ্বারাই হবে. তো বলেন যে আমাদের এই যে মেহনত, এটা রব্বুল আলামিন এই জামানায় এই নকশা আমাদের সামনে আবার নিয়ে আসছেন, যে নকশা নাকি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জামানায় ছিল. তো আমাদের এই মেহনত, আমাদের এই মেহনত চাই আমাদের এই মেহনতের মধ্যে দাওয়াত হোক অথবা ঘরের তালিম হোক, মসজিদের তালিম হোক, যতগুলা মেহনত, যতগুলা আমল আছে এবাদতের লাইনে হোক, ইজতেমাই ইনফিরাদি, হর হর মেহনত সাহাবায়ে কেরামের মেহনতের সাথে যত মিলজুল হবে, যত বেশি আমাদের মেহনত তাদের মেহনতের সাথে মিলজুল হবে, তত বেশি এই মেহনত মানুষের দিলের মধ্যে আসর করবে, এর প্রভাব মানুষের দিলের মধ্যে পড়বে. বলেন যে এটা এমন এক মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এমন একটা মেহনত যে মেহনতের দ্বারাই উম্মতের হারানোর যোগ্যতা আবার ফুটবে, উম্মতের হারানোর যোগ্যতা উম্মত পুনরায় লাভ করতে পারবে. এই মেহনত হল এরকম একটা মেহনত. মেরে বুজুর্গ আর ভাইগো, ইস মুবারক মেহনত মে সবসে জিয়াদা আহমিয়ত জিসসে উম্মত কি খোয়ি হুই ইস্তেদাদ ও সলাহিয়ত لوٹ کر آئے گی, وہ اللہ کے راستے کی نقل و حرکت ہے. اللہ کے راستے کی نقل و حرکت امت کی کھوئی ہوئی صلاحیت اور استعداد کو لوٹا دے گی. یہ جو تعلیم کا عمل ہے یہ اپنے گھر سے بھی متعلق ہے, یہ تعلیم کا جو عمل ہے اپنی مسجد سے بھی متعلق ہے, اور یہ تعلیم کا جو عمل ہے اللہ کے راستے میں نکلنے سے بھی متعلق ہے. علمی مجالس, ایمانی مجلسیں, یہ تعلیم کے حلقے ہیں. میرے بزرگوں, قرآن اور حدیث کے ذریعہ, قرآن اور حدیث کے ذریعہ نبی بات کو سننا, قرآنی آیات اور حدیث کے ذریعہ غیب کی خبروں کو سننا, اس سے میرے بزرگوں اللہ تعالیٰ کے عوامر کی عظمت دلوں میں آئے گی, حضور صلی اللہ علیہ وسلم کے لائے ہوئے مبارک طریقوں کی عظمت دلوں کے اندر آئے گی. وعدے سے وعدے کی, وعدے کی لائن کی وعدے کے سننے سے میرے بزرگوں اللہ کے امر کی سے تعلق اور نسبت قائم ہوتی ہے, جس کو صفت ایمان کہتے ہیں, اور دوسری نسبت قائم ہوتی ہے اس پر جو وعدے ہیں اس پر اس سے صفت احتساب پیدا ہوتی ہے. حدیث میں بے لفظ آتا ہے ایمان اور احتساب, ایمان کی صفت بھی قوی ہوگی اور احتساب کی صفت بھی بڑھے گی ان علمی مجالس سے اور ایمانی حلقوں سے. میرے صحابہ میں, میرے بزرگوں, یہ کتابی راستے سے یہ تعلیم نہیں ہوتی تھی. اس زمانے میں حضرت ابو بکر صدیق رضی اللہ عنہ کے زمانے میں قرآن جمع ہوا ہے, حضرت عمر رضی اللہ عنہ کی راہ پر, اور صرف تین آدمیوں کے اتفاق پر قرآن جمع ہوا. حضرت ابو بکر صدیق تو بہت دیر سے راضی ہوئے, حضرت عمر رضی اللہ عنہ کا چار بار استعار اور حضرت زید بن ثابت قاتل رہی تین آدمیوں کے اتفاق تک میں قرآن جمع ہوا, ورنہ قرآن بھی اس طرح سے جمع ہوا جمع ہونے کی صورت میں نہیں تھا. میرے بزرگوں, گھر ہونے کے بعد مسجد سے سنتے تھے وہ گھر پہ جا کر عورتوں اور بچوں کو دیتے تھے, مسجدوں کی سنی ہوئی باتیں اس کو دعوت میں بھی لاتے تھے اور میرے بزرگوں اس کو سیکھتے بھی تھے. ان خدائے کے بغیر کے حلقوں کو بغیر کتاب کے لیا گیا ہے. میرے بزرگوں, اللہ کے راستے میں نکلنے کے زمانے میں بھی صحابہ نے ان علمی مجالس کا اہتمام کیا ہے اور تعلیم کے حلقوں کا اہتمام کیا ہے اللہ کے راستے میں نکلنے کے زمانے میں, تاکہ ہر روز ایمان بڑھ رہا ہو, ہر روز ایمان بڑھ رہا ہو اور ہر روز عمل میں صفت احتساب پیدا ہو رہی ہو, اور اللہ کی طرف سے جن چیزوں سے روکا گیا ہے اس سے روکنے کی طاقت ان کے اندر پیدا ہو رہی ہو, اس سے نفرت اور اس سے ناکامی کے یقین جنہوں کے اندر پیدا ہو رہا ہو. میرے بزرگوں, یہ تعلیم کے حلقے یہ اندر میں یقین کو بڑھانے کے لیے. محترم دوست بزرگ بولیں جو ہمارے یہ جو تعلیمیں ہلکا یہ تعلیمیں ہلکا جو এটা সম্পর্ক এখনো আমাদের মসজিদের সাথে, আরেকটা হলো আমাদের ঘরের সাথে, আরেকটা হলো এরকম ভাবে আল্লাহ রাস্তায় যখন আমরা চলি নকল হরকত, ওই নকল হরকতের সাথে এর সম্পর্ক. যখন আমরা তাজিমের হালকায় বসব, এই কথাগুলো আমরা শুনবো, গায়েবের কথা আমরা বারে বারে শুনবো, গায়েবের তালিম আমরা শুনবো, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাতের প্রতি আমাদের ইমান পয়দা হবে, ইয়াকিন পয়দা হবে. ওই তালিমের হালকায় বসার দ্বারা এই জিনিসগুলো আমাদের মধ্যে আসবে. যাকে এরকম ভাবে ইমান বলা হয়, আর এটাই হলো আমাদের ইমানি হালকা. তালিমের হালকা এটা হলো ইমানি হালকা, এর দ্বারা ইমান বনবে. এবং এর সাথে সাথে যে আল্লাহ রাব্বুল আলামিনের কি দিবেন আমাদেরকে এটার উপরে, হ্যাঁ, ওইটারও আশা আমাদের দিলের মধ্যে পয়দা হবে. যে এই তালিমের দ্বারায় আমাদের দিলের মধ্যে শখ বাড়বে, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন, কি নিয়ামত দান করবেন, ওটাও আমাদের দিলের মধ্যে আসতে থাকবে. যেটা বলা হয়েছে যে ইমান আর এহতেসাবান, তো ইমানের লাইনেও আমরা আগে বাড়তে পারবো, তরাকি হবে. এহতেসাবের লাইনেও আমরা আগে বাড়তে পারবো, আমাদের এরকম ভাবে তরাকি হবে. মহতারাম দোস্ত বুঝলো, এই যে আল্লাহর কালাম থেকে আজকে আমরা শুনতেছি, বলেন যে এক সময় তো আল্লাহর কালাম একসাথে জমা করা ছিল না, এটা তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জমা করা হয়েছে. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনজন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওয়াহী ছিলেন, এই তিনজনের ইত্তেফাকের উপর একমত হয়ে ওনারা এই কালামের পক্ষে জমা করছেন. বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এসরাব করতেছিলেন, বারবার বলতেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন জমা করার জন্য রাজি হইতেছিলেন না. হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারে বারে চাইতেছিলেন তখন তিনিও রাজি হয়েছেন. আর যিনি কাতেবে ওয়াহী ছিলেন, যায়েদ ইবনে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একমত হইলেন. তখন গিয়ে আল্লাহর কালাম এক জায়গায় জমা করা হলো. তিনি বলেন যে এর আগে যেটা ছিল সেটা হলো মসজিদে তারা যেটা শুনতেন, ফাযাইলের কথা শুনতেন, ওই কথাগুলাকে তারা ঘরে আইসা মানুষকে শুনাইতেন, ওই কথাগুলা বলতেন ঘরওয়ালারা, ওইখান থেকে তারা এরকম ভাবে শুনে তাদের দিলের মধ্যে একটু ফায়দা করতো, ফাযাইলের একটু তাদের দিলের মধ্যে ফায়দা হইত. তো বলেন যে এর মধ্যে একটা তো হলো যে আল্লাহ তাআলার ওয়াদার কথাগুলো আমরা তালিমের হালকায় শুনবো, যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাতের ইয়াকিন দিলের মধ্যে আসবে. ওই জাত ও সিফাতের কথা শুনতে শুনতে ইয়াকিন দিলের মধ্যে আসবে, ফাযাইলের শখ, এটা হাসিল করার শখ দিলের মধ্যে আসবে. এর সাথে সাথে আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিস যেগুলা, ওই নিষিদ্ধ জিনিসের প্রতি দিলের মধ্যে একটা নেফরত পয়দা হবে, ঘৃণা পয়দা হবে. ওই নিষিদ্ধ জিনিসকে ছাড়ার জন্য যে কুয়ার দরকার, শক্তি দরকার, যে তাকাত দরকার, ওই তাকাত আর শক্তিও দিলের মধ্যে পয়দা হবে. একদিকে শক্তি পয়দা হবে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার, অপরদিকে শক্তি পয়দা হবে আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকার জন্য. قرآن کتنا نازل ہوتا, صحابہ اسے لیتے ہیں اور اسے سیکھتے اور اپنے گھر والوں کو بھی سکھاتے, دیگر ایمان والوں کو بھی سکھاتے. میرے بزرگوں, قرآن اللہ کا کلام ہے, پورا کا پورا دین قرآن کے راستے سے آیا ہے. میرے بزرگوں, قرآن کریم میں اللہ تبارک و تعالیٰ نے سارے عالم کے انسانوں کی ہدایت رکھی ہے. ہم سب کے حصے کی ہدایت اللہ کے کلام میں ہے. قرآن کریم کا سب سے اجلا درجے کا حق یہ ہے کہ اس کے الفاظ کو سیکھا جائے اور اس کے الفاظ کو صحیح کیا جائے اور اسے یاد کیا جائے, پھر اس کے معنی مطلب کو سمجھا جائے, پھر اس کے احکامات کو سمجھا جائے. جو حکم آیا اس پر عمل ہو, جس سے روکا گیا اس سے رک جائے. صحابہ کے سیکھنے کی یہی ترتیب تھی, بس آیتیں سیکھتے تھے پھر اس پر یہ ساری چیزیں مکمل ہو جاتی تھی, پھر اگلی دس آیتیں سیکھتے تھے. میرے بزرگوں, امت کا قرآن سے گہرا تعلق ہو, اللہ کے کلام سے ایک نسبت قائم ہو, گھر کے چھوٹے چھوٹے بچوں کا بھی, عورتوں کا بھی, مردوں کا بھی, تاکہ قرآن کے ذریعہ دین زندگی میں آنے کا راستہ بنے. اور اتنا قرآن سیکھنا جس سے کہ نماز صحیح ہو جائے, اتنا قرآن سیکھنا تو فرض کا درجہ رکھتا ہے. تو بولیں جی, ہمارے دین, یہ دینے احکام گلو تو ہم قرآن مادھیمے پائسی. قرآن ہلو ہمارے اصل, এই জন্য এই আল্লাহর কালামকে আমাদেরকে শিখতে হবে. যে কালাম আমরা শিখবো, এই শিখার মধ্যে কয়েকটা জিনিস আছে. এক হলো তার শব্দগুলাকে, শব্দগুলাকে আমরা সহি করব, শুদ্ধ করব, শব্দগুলাকে সহি করে কালামে পাককে সুন্দরভাবে আমরা পড়ব. আর এরপরে কালামে পাকের মানা অর্থ কি এটাও আমরা শিখার চেষ্টা করব. এরপরে ওই কালামে পাক থেকে যে আহকামগুলা আল্লাহ তাআলা দিচ্ছেন, ওই কালামে পাক থেকে আমরা আহকামগুলা আল্লাহ তালার হুকুম গুলোকেও আমরা শিখবো. মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর কালাম সহি করে পড়া এটা তো বড় জরুরি জিনিস. বলছে নামাজ সহি কর, নামাজ সহি হওয়ার জন্য তো আল্লাহর কালামকে সহি করে পড়তে হবে. এই জন্য সহি করে পড়া বলছে এটা তো আছে, আল্লাহর কালামকে এভাবে আমরা শিখবো. আর এর সম্পর্ক আমাদের এরকম ভাবে আমাদের ঘরের সাথেও আছে, যে ঘরে যখন তালিম হবে তখন বাচ্চারাও আল্লাহর কালামকে শিখবে, এরকম মহিলারা আল্লাহর কালামকে শিখবে, নারী পুরুষ সবাই আল্লাহর কালামকে শিখবে, যে সবাই আল্লাহর কালামকে শিখবে. আর আল্লাহর কালামের মধ্যে যে হেদায়েত আছে, ওই হেদায়েত পাওয়ার জন্য সবাই চেষ্টা করবে. যে আল্লাহর কালামের এক একটা আয়াতের মধ্যে হেদায়েত আছে, তো আল্লাহর কালামকে ওইভাবে যেন সবাই শিখতে পারে, আমরাও শিখতে পারি, আমাদের ছোট বাচ্চারাও শিখতে পারে, মহিলারাও শিখতে পারে, আর সবাই যেন আল্লাহ কালামের নূর আর হেদায়েতকে হাসিল করতে পারে. ঘর কি তালিম লো, কোরআন কি তরফ মুতবজ্জা করনা, ঘর কি তালিম লো, কোরআন কা হালকা এহতমাম সে হো, আর ফজাইল কি কিতাবো কা এহতমাম হো, মুতাকাব হাদিস, ফজাইল আমাল ও সাদাকাত, ইয়ে কিতাবে ঘর কি তালিম মে ভি পড়ি জাওগি. ছয় সিফাত কা মুজাকারা, ঘর কে জিম্মে দার, اہتمام سے اپنے گھر کی تعلیم میں شریک ہو, تاکہ ان چھ صفات کے مذاکرے کے ذریعہ ہمارے گھر کی عورتیں, بچے, بچیاں بھی, ان کے اندر بھی دعوت کا مزاج بنے اور ان کے اندر بھی یہ ایمانی صفات اور یہ بنیادی صفات ان کی زندگی میں بھی اجاگر ہو. اور اللہ کے راستے میں نکلنے کی ترغیب اور تشکیل, اور پھر تعلیم مستقل چلتی رہے, اس کے لیے مشورہ, تاکہ گھر کے ہر چھوٹے بڑے میں تعلیم کرانے کی صفت پیدا ہو اور ان صفات کے مذاکرہ کرنے کی بھی اور ان کو بیان کرنے کی بھی استعداد ان کے اندر پیدا ہو. یہ پانچ اعمال ہیں, قرآن کا حلقہ, کتابی تعلیم, چھ صفات کا مذاکرہ اور تشکیل اور مشورہ. کل کتاب کون پڑھے گا اور کل صفات کون بیان کرے گا میرے بزرگوں؟ اور اللہ کے راستے میں نکلنے کے زمانے میں, اللہ کے راستے میں نکلنے کے زمانے میں یہی کتابیں پڑھی جانے گی, چھ صفات کا مذاکرہ, قرآن کا حلقہ اور منتخب حدیث دوبارہ کی تعلیم میں, پھر جو ہے فضائل اعمال و صدقات, قرآن سیکھنے کا حلقہ. میرے بزرگوں, اس میں بہت ہی اہتمام کرنے کی ضرورت ہے. اس وقت میں, اس مبارک اجتماع میں اس وقت میں یہ تعلیم کا عمل جو بڑا عمل ہے ہمارے عبادت میں سے میرے بزرگوں جس کے بارے میں حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ فرماتے تھے اگر تین عمل دنیا میں نہ ہوتا تو ہمارے لیے جینا مشکل ہو جاتا اور ہم اس کی تمنا کرتے کہ دنیا سے آخرت کی طرف کوچ کر جائیں. میرے بزرگوں ایک عمل فرمایا اللہ کے راستے کی نقل و حرکت ہے اور دوسرا عمل ایمانی مجلسیں ہیں تعلیم کے حلقے ہیں اور تیسرا عمل عبادات میں اللہ کی زمین پر سجدے میں سر رکھ کر لمبے لمبے سجدے میں کھڑے رہنا. میرے بزرگوں یہ جو ہے حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ فرماتی. محترم دوست بزرگ بولن جا ہمارے یہ تعلیم এই তালিমের হালকা আমরা ঘরে তালে কায়েম করব, ঘরে আমরা প্রত্যেক ঘরে প্রত্যেক মুসলমানের ঘরে তালিমের হালকাকে কায়েম করব। আর এই তালিমের হালকাতে আমরা আল্লাহর কালামের মস্কের এহতেমাম করব, যেন ঘরের বাচ্চা বাচ্চা সবার যেন আল্লাহর কালাম সহি হয়ে যায়, সবাই যেন সহি করে আল্লাহর কালামকে পড়তে পারে। এবং ঘরের তালিমের মধ্যে আমরা কিতাবি তালিম করব, যার মধ্যে মুনতাখাব হাদিস ফজাইল আমাল সাদাকাত এগুলা থেকে আমরা পড়ব, এগুলা থেকে আমরা তালিম করব, যেন আমাদের মধ্যে ওই সিফাতগুলা পয়দা হয়, প্রত্যেকের মধ্যে নারী পুরুষ বাচ্চা সবার মধ্যে যেন ওই সিফাতগুলা পয়দা হয়ে যায়। এই জন্য খুব এহতেমামের সাথে এখানে আমরা বসবো, হচ্ছে ঘরের ঘরওয়ালা নিজেও যেন ঘরওয়ালা ঘরের পুরুষ যেন নিজেও তালিমের মধ্যে বসার এহতেমাম করে। আর তৃতীয় জিনিস যেটা সেটা হলো যেন ছয় সিফাতের মুজাকারা হয়, ঘরের তালিমের মধ্যেও ছয় সিফাতের মুজাকারা হয়। ঘরের তালিমে ছয় সিফাতের মুজাকারা যখন হবে তখন সবার মধ্যে দাওয়াত দেওয়ার এক যোগ্যতা এক ইস্তেদাদ পয়দা হবে, বাচ্চাদের মধ্যেও দাওয়াত দেওয়ার একটা যোগ্যতা এসে যাবে ঘরে যখন ছয় সিফাতের মুজাকারা হবে। এবং ভাই এগুলো কি করতেছেন? এ ভাই এগুলো করেন, এগুলো ডিলিট করে দেন। আর তাহলেও যে আমরা ঘরের তালিমের মধ্যে মশওয়ারা করব, আগামীকাল কে কিতাব পড়বে কে ছয় সিফাতের মুজাকারা করবে, যেটাও আমরা মশওয়ারা করে ঠিক করে দিব, এর দ্বারা ঘরের সবার মধ্যে তালিম করার যোগ্যতা আইসা যাবে। হ্যাঁ, কিতাব পড়ার তালিম করার যোগ্যতা তাদের মধ্যে এরকম ভাবে আইসা যাবে। তো আর তুশকিল হবে যে আমরা তুশকিল করব। তো এই পাঁচটা আমলের সাথে আমাদের ঘরের তালিম হবে। একটা হলো যে আল্লাহর কালামের মস্ক হবে, সুরার মস্ক হবে, আরেকটা হলো কিতাব থেকে পড়া হবে যেরকম মুনতাখাব হাদিস থেকে ফজাইল আমাল সাদাকাত থেকে, আর তৃতীয় হলো ছয় সিফাতের মুজাকারা হবে আর তশকিল হবে, আর আগামীকালের মশওয়ারাও আমরা করে নিব যে কে কিতাব পড়বে আগামীকাল কে ছয় সিফাতের মুজাকারা করবে। এর দ্বারা ঘরের মধ্যেও নুরানি আমল চালু হয়ে যাবে। মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই মেহনত তো যেরকম বাহিরে মেহনত এরকম ঘরেও মেহনত, তো ঘরের মধ্যে এরকম দিনে একটা ফেজা কায়েম হয়ে যাবে। তিনি বলেন যে হযরত উমর রাদি আল্লাহ তাআলা আনহু এই কথা বলতেন যে তিনটা জিনিস যদি না হইত তাহলে দুনিয়াতে থাকাই আমার জন্য মুশকিল হয়ে যাইত, আমি তো আখরাতে চলে যাওয়ার, হ্যাঁ আমি তো আল্লাহর কাছে এটাই তামান্না করতাম যে দুনিয়া থেকে আমি চলে যাই। ওই তিনটা জিনিস কি? একটা তো হলো আল্লাহ রাস্তার নকল হরকত, আল্লাহ রাস্তায় মেহনত করা, দাওয়াত দেওয়া, যে একটা জিনিস হলো আল্লাহ রাস্তার নকল হরকত, আর দ্বিতীয় হলো ইমানি মজলিস, অর্থাৎ এই যে তালিমের হালকা, এই তালিমের হালকায় বসা, আল্লাহ তাআলার কথা শোনা বলা, যে এই দ্বিতীয় জিনিস। আর তৃতীয় জিনিস হলো যে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার সামনে এরকম ভাবে সিজদা করা, আল্লাহ তাআলার ইবাদত করা। যে তিনটা জিনিস যদি না হইতো তাহলে তো দুনিয়া থেকে আখেরাতে চলে যাওয়াটাই আমি তামান্না করতাম আর আকাঙ্ক্ষা করতাম। আর বিষয় পুরো ইজতেমা গাহ হলো হর জায়গায় যাহা যাহা সত্যের হালকে হো তাজিম কে হালকে শুরু কর লো। তাজিম মে সবসে পহলে খুদায় কুরআন মে সে দু চার হাদিসে পড়ে আর উসকে বাদ ফির মজমে কো মুতাওয়াজ্জা করকে কুরআন কে হালকে লাগাও। قرآن کے حلقے میں چار پانچ ساتھی ہو اور چل پھر کر حلقے بنوائے جائیں، ایک ایک ساتھی ایسا ہر حلقے میں ہونا چاہیے جو قرآن درست کرا سکے اور صحیح سکھا سکے، صحیح بتا سکے، اس لیے کہ یہ حلقہ سیکھنے سکھانے کا حلقہ ہے۔ اہتمام کے ساتھ قرآن کا حلقہ لگانے میں دوسرا عمل یہ جو ہے 30-40 منٹ اہتمام سے قرآن کے حلقے لگائے جائیں, سیکھنا سکھانا ہو رہا ہو, اور اس کے بعد پھر جو ہے اکٹھا ہو کر چھوٹے چھوٹے حلقے سے پھر بڑے حلقے میں اکٹھا ہو کر پھر فضائل کی کتابیں, فضائل کی کتابیں اہتمام سے پڑھی جائے. اس وقت میں سارے حلقوں میں آخر میں 6 سے 7 کی رحمت کی باتیں ہوگی, منتخب حدیث میں سے بھی پڑھیں, فضائل اعمال صدقات میں سے بھی پڑھیں, اور اہتمام سے آدھا گھنٹہ پونا گھنٹہ کتابی تعلیم بھی ہو, مجمع کو متوجہ کیا جائے, غفلت کے ساتھ نہ بیٹھے, اہتمام سے لوگ سن رہے ہیں توجہ دھیان سے, اور روزانہ ہو کر بیٹھے, اپنے آپ کو پابند کریں, اور قرآن کی اور حدیث کی عظمت لے کر بیٹھے, متوجہ ہو کر بات سنو, عمل کی نیت سے سنو, دوسرے تک پہنچانے کی نیت سے سنو. تعلیم کے اپنے تعلیمی گیسٹ بھی ہو تاکہ اجتماعات میں اس اجتماعی عمل کے وقت میں کوئی بندہ اپنے بستر پر نہ ہو, بلکہ سب لوگ اہتمام سے تعلیم کے عمل میں جڑ جائیں, اور اس عمل میں سب کے سب اکٹھا ہو جائے تاکہ اس کا پورا سے پورا فائدہ سب کو حاصل ہو. اجتماع کے سے متعلق اس وقت میں یہ تعلیم کا عمل بہت بڑا عمل ہے, جو ہماری دعوت کے عملوں میں بہت بڑا عمل ہے اور بڑا مؤثر عمل ہے. یہ عمل اللہ کے راستے میں نکلنے کے زمانے سے بھی متعلق ہے, اور ہماری مساجد سے بھی متعلق ہے, ہمارے گھروں سے بھی متعلق ہے. تو بولیں جی اپن ہم انشاءاللہ ایک تو پورے ہم تعلیم حلقہ سب بسب, اور وہ تعلیم حلقہ শুরুতে আমরা ফজাইলে কোরআন থেকে এরকম 3-4টা হাদিস আমরা পড়ব, এরপরে আমরা কোরআনি হালকা লাগাবো, যে কোরআন মজিদ মস্ত হবে কোরআনি হালকা আমরা লাগাবো, 4-5 জনের হালকা হবে, আর প্রত্যেকটা হালকায় একজন ওরকম সহি করে কোরআন পড়নেওয়ালা হওয়া চাই, ওরকম ভাবে আমরা হালকা লাগাবো আর ওইখানে মস্ত করব, আল্লাহর কালামকে আমরা সহি করার চেষ্টা করব. আমাদের এই যে কোরআনি মশক 30-40 মিনিট এভাবে ইনশাআল্লাহ চলবে, এরপরে আমরা সবাই বড় হালকাতে আবার জমে যাব, ছোট ছোট হালকা গুলাকে ভাঙে আমরা বড় হালকাতে জমা হয়ে যাব, আর ওইখানে কিতাব থেকে পড়া হবে, মুনতাখাব হাদিস থেকে, ফজাইলে আমাল থেকে, ওইখান থেকে আমরা পড়ব, আর সব সাথী ওইখানে আমরা জমে যাব, আর মজবাকে মোতাবাজ্জু করা হবে. মজবাকে মোতাবাজ্জু করা এটাও জরুরি, হ্যাঁ, যেন সবাই যেন ধ্যানের সাথে শুনতে পারে. আচ্ছা, আমরা আত্তাহিয়াত শুরুতে সুন্নত মোতাবেক আমরা বসার চেষ্টা করি, আর সবাই জমে বসি. হচ্ছে আমাদের এই যে তালিম, এটা তো আমাদের দাওয়াতের এই মেহনতের মধ্যে বড় আসর রাখে, বড় গুরুত্বপূর্ণ আমল আমাদের এই তালিম. এই জন্য সবাই জমে আমরা বসব, নিজে আমল করার নিয়তে আমরা শুনব, অন্য ভাইকে এটা প্রসারণের নিয়তে আমরা শুনব, খুব ভেদ করে খুব মোতাবজ হয়ে আমরা শুনব. এই তালিমের হালকার মধ্যে একদিকে আমাদের তালিম চলতে থাকবে, আবার কোন সাথী গাস্ট করবেন, তালিমি গাস্ট চলতে থাকবে, তালিমি গাস্ট করে করে সমস্ত সাথীকে ওই তালিমের হালকায় আমরা জড়াবো, যেন কোন ভাই যেন তার বিস্তায় না থাকে, তা নিজের জায়গায় যেন বসে না থাকে, সবাই যেন তালিমের হালকার মধ্যে জোড়ে, এটার জন্য আমরা তালিমি গাস্ট পাঠাবো, যেন তালিমি গাস্ট চলতে থাকে আধা ঘন্টা 15 ঘন্টা, এভাবে ইনশাল্লাহ আমাদের তালিমের হালকা চলতে থাকবে, কিতাব থেকে আমরা পড়তে থাকব, এইভাবে ইনশাআল্লাহ আমরা মেহনত করব. বলেন যে আমাদের এই যে তালিম, এই যে কিতাব পড়া, দাওয়াতের মেহনতের মধ্যে, তবলিগের মেহনতের মধ্যে, এটা বড় বড় মহাসুদ আমল, যেটা মানুষের দিনের মধ্যে বড় আসর করে. এই জন্য এই তালিম আমাদের এই ময়দানে যেরকম আমরা তালিম করব, আমাদের ঘরেও আমরা তালিম করব, আমাদের মসজিদেও আমরা তালিম করব, আল্লাহ রাস্তায় যখন আমরা চলতে থাকব তখনও আমরা তালিম করব. এই তালিমের সম্পর্ক তো আমাদের ঘরের সাথেও আছে, আমাদের মসজিদের সাথেও, এবং আল্লাহ রাস্তায় চলা অবস্থায় ওই তালিম আমাদের চলবে. যে তালিম বড় আহাম আর গুরুত্বপূর্ণ আমল আমাদের এই দাওয়াতের কাজের মধ্যে. তালিম করানো আলো এক হাদিস করতলা 3-3 মাত্রা পড়ে, শহর শহর কর পড়ে, سننے طریقہ یہی ہے تاکہ سننے والوں کو بات سمجھ میں آئے, اور حدیث ایک مرتبہ نہیں بلکہ 2-3 مرتبہ پڑھے, اگر عالم ہے تو عربی کی عبارت بھی پڑھے, اور اس کے بعد 2 مرتبہ اس کا ترجمہ پڑھے, اس سے بات اچھی طریقے سے واضح ہوگی, سمجھ میں بھی آئے گی اور عمل کرنا بھی آسان ہو جائے گا. মহারাজ যিনি এরকম তালিম করাবেন, কিতাব থেকে তিনি পড়বেন, গৃহস্থির ভাবে পড়বেন, এরকম পরিষ্কার পরিষ্কার করে তিনি পড়বেন, যেন পুরো মজমা জিনিসটাকে বুঝতে পারে, পুরো মজমা যেন নিতে পারে. আর তিনি যদি আরবি পড়নেওয়ালা হন, আরবি আবারত করতে পারেন, তাহলে তিনি ওই হাদিস শরীফের আরবি আবারতটাও তিনি পড়বেন, দুইবার তিনবার এরকম পড়বেন, আর দুইবার তর্জমা করবেন, যেন কথা সবার সামনে পরিষ্কার হয়ে চলে আসে. বলছে এটাই হল সুন্নত তরিকা, এভাবে দৃষ্টির ভাবে থেমা থেমা পড়া, যেন সবাই বুঝতে পারে, সবাই যেন নিতে পারে. মজনু মে তালিম কে হলকে মে ইস্তেদাদ পেদা হতি হ্যায়, এক সাথী জিসকা বছরে মে তয় হুয়া হ্যায়, ও ছ নম্বর কি লাইন কি বাতে করে ওর মজনু কো আল্লাহ কে রাস্তে মে নিকলনে পর আমাদা করে. বলেন যে এই মজমার মধ্যে যার ছয় নম্বর বলা তাই হয়, মশওয়ারা হয়, তিনি এরকম ভাবে ছয় সিফাত বলবেন, আর ওর মধ্যে সাথীদেরকে উৎসাহিত করবেন, আল্লাহ রাস্তায় বাইর হওয়ার জন্য তৈরি করবেন. সো ফিসাদ সারে মজমে কি ইস তালিম কে হলকে মে ইস তরহ সে তশকিল কাবু মে আবে কি মজমা কা জিয়াদা সে জিয়াদা হিসা নকদ আল্লাহ কে রাস্তে মে যা রহা হো. এভাবে আমাদের মজমা কাবুতে আসবে, আমরা উৎসাহিত করব, বলবো, মুশকিল করব, যেন একশো ভাগের একশো ভাগ লোক আল্লাহ রাস্তায় বাইর হয়ে চলে যেতে পারে. ইস তরহ সে দিমাগ সে পুরো ইস্তেমা দাঁড়াবে, হর খিত্তে মে হর হলকে মে জগা জগা তালিম কে হলকে তো হুয়ে আপনি আপনি জগা পর পৌঁছে ওর মহা ইস্তেমাল সে তালিমি পেশ করবা কর ফোরন তালিম শুরু করাবে আর যে আমল শুরু করাবে. এখন ভাই আমরা যে জায়গাগুলোতে আমাদের তালিম হওয়ার মশওয়ারা হয়েছে, তালিমের যে জায়গাগুলো ঠিক করা হয়েছে, ওইখানে এখন আমরা পৌঁছি, আর আমরা সাথীদেরকে চতুর্দিক থেকে গাছ করে জমায় আমরা তালিম শুরু করে দেই. এখন আমরা নিজ নিজ জায়গায় যাই আর তালিমের আমল আমরা শুরু করে দেই ইনশাআল্লাহ. বিসমিল্লাহ আমরা যাই, তালিম শুরু করে দেই. সারে মজমে সে তার খাস হ্যায় আপনি আপনি খুদ্ হয়ে জলদি সে তালিম কে আমল মে ঘুর যায় কোই উধার উধার নেতা বেঠা বেড়ে. ভাই সবার কাছে আমাদের দরখাস্ত হলো যে নিজ খিত্তায় যে যে জায়গায় তালিম হইতেছে ওইখানে আমরা তালিমের হালকায় জুড়ে যাই, আমরা এদিক সেদিক কেউ থাকবো না, ঘোরাফেরা কেউ থাকবো না, ওই তালিমের হালকে আমরা সবাই জুড়ে যাব, সবার কাছে এটা দরখাস্ত. জি মাশাআল্লাহ, যাই যাই তালিমের হালকে বসে যাই, যার যার তালিমের হালকে আমরা বসে যাই মাশাআল্লাহ. আপনি আপনার খিত্তে চলে যাবেন. জি এখানে এখানে আর তৈরি করার দরকার নেই, আমরা রওনা হয়ে যাই. জি যাই মাশাআল্লাহ, নিজ নিজ কিতাতে নিজ নিজ জায়গায় গিয়ে আমরা বসে যাই. আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন মাশাআল্লাহ. মাননেওয়ালা মজমা আমাদের যে আমাদের বড়রা চাইতেছেন এখন আর এখানে দেরি না করে আপন আপন জায়গায় চলে যাই আমরা, আল্লাহ তালা তৌফিক দান করেন. মুআল্লিমিন হযরাত, আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা তালিম করবো,